কিন্তু আসলে শোনা অডি করে যাওয়ার সময় আসলে ভ্যানে যাচ্ছে বাল হাইটে দুঃখ নিয়ে চলেছি আমি আবার সেই একই পথে কল্পনায় আর আসতে চাই না তোমাকে নিয়ে সাথে দুঃখ নিয়ে চলেছি আমি আবার সেই একই পথে কল্পনায় আর আসতে চাই না তোমাকে নিয়ে সাথে হতাশা ঘিরে আছে আমাকে আজ প্রতিক্ষণ বেদনা হতো কুয়াশা ভরা আমার মন পথে কল্পনায় আর আসতে চাই না তোমাকে নিয়ে সাথে